হে নবীন, হে তরুণ, জিহাদের দুর্বার আকাঙ্ক্ষা তোমার হৃদয়ে সাগরে কি তরঙ্গায়িত হয় না? সমাজ জীবনে অসংখ্য দুর্নীতি দমন করতে আল্লাহ প্রদত্ত ওহির অনুশীলন তোমার হৃদয়কে কি ইন্দোলিত করে না? তাহলে এসো সমবেত কণ্ঠে বলো, বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। জিহাদ জিহাদ জিহাদ করব, বেজি হয়ে বেঁচে রব। জিহাদ জিহাদ জিহাদ করব, কাজি হয়ে বেঁচে রব। না হয় মোরা শহীদ হব, না হয় মোরা শহীদ হব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। আয় রে তোরা জলদি আয়, কোরআন হাদিসের পথে আয়। আয় রে তোরা জলদি আয়, কোরআন হাদিসের পথে আয়। কাফের শয়তান নিপাত যাক, কাফের শয়তান নিপাত যাক। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। জিহাদ জিহাদ জিহাদ করব, কাজি হয়ে বেঁচে রব। জিহাদ জিহাদ জিহাদ করব, কাজি হয়ে বেঁচে রব। না হয় মোরা শহীদ হব, না হয় মোরা শহীদ হব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। কে কে আসো বক্র পথে, এখনো তো সময় আছে। কে কে আসো বক্র পথে, এখনো তো সময় আছে। কোরআন হাদিস নিয়ে বুকে, কোরআন হাদিস নিয়ে বুকে। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। জিহাদ জিহাদ জিহাদ করব, কাজি হয়ে বেঁচে রব। জিহাদ জিহাদ জিহাদ করব, কাজি হয়ে বেঁচে রব। না হয় মোরা শহীদ হব, না হয় মোরা শহীদ হব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। আমরা সবাই যুদ্ধ করব আল্লাহর পথে, কোরআন হাদিস সঙ্গে রবে ভয় কি রে মোদের। আমরা সবাই যুদ্ধ করব আল্লাহর পথে, কোরআন হাদিস সঙ্গে রবে ভয় কি রে মোদের। আমাদের শক্তি ওহির বিধান, রক্ষা নাই রে কাফের শয়তান। আমাদের শক্তি ওহির বিধান, রক্ষা নাই রে কাফের শয়তান। কোন করেছি আমরা সবে, কোন করেছি আমরা সবে। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। জিহাদ জিহাদ জিহাদ করব, কাজি হয়ে বেঁচে রব। জিহাদ জিহাদ জিহাদ করব, কাজি হয়ে বেঁচে রব। না হয় মোরা শহীদ হব, না হয় মোরা শহীদ হব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। বিপ্লবী সৈনিক আমরা হব, আল্লাহ রাহে জীবন দেব। সকল আইন ভেঙে দেব, ওহির বিধান কায়েম করব। সকল আইন ভেঙে দেব,